রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নে ইসরি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ফরমায়া থা আরবাউন ইযা কুন্না ফীক ফালা আলাইকা মা ফাতাকা মিন আদ-দুনিয়া, এ মেরে সাহাবী জব চার নিয়মতে আল্লাহ তুমি আতা কর দে তো দুনিয়া সারি কি সারি খতম হো জায়ে, তুজসে ফওত হো জায়ে তো তুঝে পরবাহ নহীন করনি চাহিয়ে। ও চার নিয়মতে কৌন সি হ্যায়? সিদকুল হাদিস, জুবান কি সচ্চাই, ওয়া হিফযুল আমানা, আমানত কি হিফাজত, ওয়া হুসনুল খুলুক, আচ্ছা আখলাক, ওয়া ইফফাতু মাত'আম, আর হালাল লুকমা। মৌলায়ে করিম সে দোয়া হ্যায় কি ইয়ে চারো কি চারো নিয়মতো সে হাম সবকো নওয়াজে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নে আখলাক কো বেহতর বানানে কে লিয়ে উম্মত কি রহনুমাই ফরমাই হ্যায় আর ফরমায়া, জো শখস আপনে আখলাক কো বুলন্দ করনা চাহতা হ্যায় ওয়ো ইয়ে দোয়া কিয়া করে, আল্লাহুম্মা কামা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি, এ আল্লাহ জিস তরহ তুনে মুঝে খুবসুরত বানায়া হ্যায় আল্লাহ মেরে আখলাক কো ভি খুবসুরত বানা দে। আর দূসরি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়ে দোয়া কিয়া করতে, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতায়া কুল্লাহা, এ আল্লাহ মেরে সব গুনাহো কো মুআফ ফরমা দে, আল্লাহুম্মা নুইশনি ওয়াজবুরনি ওয়াহদিনি লিসালিহিল আখলাক লা ইয়াহদি লিসালিহিহা ইল্লা আন্ত, এ আল্লাহ মেরি কমিও কো দূর ফরমা দে, মুঝে আচ্ছে আখলাক কি হিদায়ত ফরমা, ওর আচ্ছে আখলাক কি হিদায়ত তু হি দে সকতা হ্যায়, ওয়াসরিফ সাইয়িআহা লা ইয়াসরিফু সাইয়িআহা ইল্লা আন্ত, আর বুরে আখলাক সে মুঝে দূর ফরমা, আর বুরে আখলাক সে দূর ফরমানা তু হি ফরমা সকতা হ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিসরি দোয়া ইয়ে কিয়া করতে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমাল ওয়াল আহওয়া ওয়াল আদওয়া, এ আল্লাহ বুরে আখলাক বুরে আমাল বুরি খাহশো আর বুরি বিমারিও সে মে তেরি পনাহ মে আতা হুঁ। মৌলায়ে করিম সে দোয়া হ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামে বুরে আখলাক সে বচায়ে, বুরে আমাল সে বচায়ে, বুরি খাহশো সে বচায়ে আর বুরি বিমারিও সে বচায়ে আর হাম সবকে আখলাক কো বুলন্দ ফরমায়ে আর কিয়ামত কে দিন সাহেব আখলাক কি রিফাকত নসীব ফরমায়ে আর মুকর্রবীন মে শামিল ফরমা কর আপনে দিদার কা মুস্তাহিক বানায়ে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।